الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নির্যাতনের যুগ, যখন আল্লাহ নবী প্রতিদিন এবং তার সাহাবে কেরাম প্রতিদিন নির্যাতিত হচ্ছেন, এই সময় এই আয়াতগুলো নাজিল হচ্ছে। শারা লাকুম মিনাদ-দিনি ওয়াস-সাবিল ওয়াল্লাযী আহায়না ইলাইক, তোমাদের জন্য আল্লাহ পাক দিন নির্ধারণ করেছেন, যে দিন তিনি নির্ধারণ করেছেন নূহ থেকে, এবং যা তিনি প্রত্যাদেশ করেছেন তোমার উপরে, অর্থাৎ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কি সেটা? শুধু তাই না, ওমা ওয়াসানা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু বিহি। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন নবীর নাম এখানে আল্লাহ পাক নিয়ে এসছেন। ইব্রাহিম আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, মুসার পিতা, ঈসার পিতা, দাউদের পিতা, সবার পিতা তিনি, আমাদের রসুলের পিতা তিনি, তাকে আবুল আম্বিয়া বলা হয়। ইব্রাহিমের নাম আগে নিলেন, এরপরে মুসার নাম নিলেন, কারণ মুসা হলেন শ্রেষ্ঠ নবী যিনি শরীয়ত নিয়ে এসেছিলেন তৌরাত। এর পরবর্তী শ্রেষ্ঠ নবী হচ্ছেন ঈসা, যিনি তৌরাতের অনেক সংশোধন করে ইঞ্জিল নিয়ে এলেন। তা এই তিনজন নবীর নাম নিলে অর্থ হল সমস্ত নবীর নাম এর মধ্যে এসে যায়। সবার কাছে আমি একটাই বিধান নাজিল করেছি, আমার আকীমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ, তোমরা সবাই দিন কায়েম করবে, এই ব্যাপারে নিজেরা কোনো মতভেদ করবে না। নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীর উপরে এই একটাই নির্দেশ ছিল, আকীমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে তোমরা মতভেদ করো না, খবরদার। এরপরে আল্লাহ পাক বলছেন, কাবুর আলাল মুশরিকিনা মা কাবুর আলাল মুশরিকিন মা তাদউনা ইলাইহি, তুমি যদি ডাকছো মানুষকে, এটা মুশরিকদের উপরে খুব কঠিন, খুব বড় মনে হচ্ছে, ভারী মনে হচ্ছে। তো মনে রেখো, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তার জন্য বিশেষ বিশেষ বান্দাদেরকে বেছে নেবেন, সবাইকে দিয়ে আল্লাহ এই দিন কামের কাজ করাবেন না। ওয়াহাদি ইলাইহি মাইয়ুনিব, এবং তার দিকে তিনি পথ প্রদর্শন করবেন ওই সমস্ত লোকদের যারা আল্লাহর প্রতি বিনীত হয়, প্রণত হয় তাদেরকে। এবারে আসুন, আকিমুদ্দিনের অর্থ কি? নূহ থেকে আমাদের রসুল পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক একটাই নির্দেশ দিয়েছেন, আকিমুদ্দিন। এর ব্যাখ্যায় কোরআন থেকে নেয়াই ভালো। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদূন, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। তোমার পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি, সকল রসুলকে আমি একটাই নির্দেশ দিয়েছি, নূহি ইলাইহি, তার কাছে এই ওহী করেছিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদূন, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, অতএব তোমরা সবাই তারই এবাদত করো, তারই দাসত্ব করো। প্রমাণ হয়ে গেল যে দীন অর্থ তৌহিদ এবাদত। সকল মানুষকে সকল নবী একই দাওয়াত দিয়েছেন, তোমরা সবাই এক আল্লাহর এবাদত করো। মুসলমানদের মধ্যে যারা সবচেয়ে নাম করা মুফাসসিরিনে কিরাম সবাই এক বাক্যে এক কথাই বলেছেন, আকিমুদ্দিন অর্থ আকিমুত তৌহিদ। এটাতে কোন কারো ইখতিলাফ নাই। এমনকি মডার্ন যুগের মুফাসসির সৈয়দ কুতুব মিশরের, তিনি মাত্র 1966 সালে মারা গেলেন, শহীদ হলেন, ফাঁসিতে মারা হয়েছে তাকে, তিনি তার বিখ্যাত তফসির গ্রন্থ ফি জিলাল কুরআনও লিখেছেন, আল মেহবারুর রাইসি আত্মহীন। সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তৌহিদ, আর সে তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এই আয়াতগুলিতে নির্দেশ দান করেছেন। সমস্ত মুফাসসিরদের ব্যাখ্যার বিপরীতে অন্য একটি ব্যাখ্যা আছে, একটু পরেই বলছি। এবার আল্লাহ রসুল হাদিসটা শোনেন, কোরআনের ব্যাখ্যাটা শুনলেন। হাদিসে আল্লাহ রসুল কি বলছেন, আল আম্বিয়া ও ইখওয়াতু মিন আল্লাহ, উম্মাহাতুহুম সাত্তা ও দীনুহুম ওয়াহিদ। মুত্তাফাকুন আলাইহি। সমস্ত নবী বৈমাত্র ভাইয়ের মতো, তাদের সবার মা আলাদা কিন্তু দিন এক। মানে আকিমুদ্দিন মনে রাখেন, ওই দিন কিন্তু সবার এক। নূহ থেকে আদম থেকে আমাদের রসুল পর্যন্ত সবার দিন একই যদি হয়, সবার বক্তব্য একই ছিল, যেটা আল্লাহ নিজেই বলে দিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। অন্য আয়াতে আসছে, ওয়ালাকাদ বাআসনা ফিকুল উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। অন্য আয়াতে আসছে, মা লাকুম মিন ইলাহিন গাইরি। বহু আয়াত রয়েছে, দিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন, আল্লাহ রসুল দিচ্ছেন, সবাই মুফাসসিররা দিচ্ছেন, একটাই কথা হল সবারই তৌহিদে ইবাদত। শুধু আল্লাহর নাম নেওয়ার নাম তৌহিদুর রুবুবিয়াত, যেটা আবু জেহেল নিত, আবু লাহাব নিত, আবু সুফিয়ান নিত। আল্লাহকে অস্বীকার কেউই করে না, এমনকি এদেশে হিন্দুরাও আল্লাহকে অস্বীকার করে না। যদি নামে যাই বলো, ভগবান ঈশ্বর যাই বলুক গা, উপরালে একে একজন সবাই স্বীকার করে। ওদি এটা স্বীকার করার নাম তৌহিদ নয়, তাঁর দাসত্ব করা, তার বিধানে আনুগত্য করার নাম তৌহিদ। আবু জেহেল এটা করে নাই, এজন্য ওরা মোর্শেক কাফের হয়ে গেছে। এবার আসুন, এই তৌহিদের সবচেয়ে ক্ষতিকর জিনিস কি ছিল? ওয়ালা তাতাফাররাকু ফিহি, যেটা বলা হল, এই ওয়ালা তাতাফাররাকু ফিহি তারা মানেনি, আল্লাহর এই বিধান তারা মানেনি। এজন্য পরের আয়াতেই, 14 নম্বর আয়াতেই আল্লাহ বলছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম। লোকেরা আমার নির্দেশ অমান্য করে দিনের মধ্যে ফেরকাবন্দি সৃষ্টি করল, তারা বিচ্ছিন্ন হয়ে গেল। কেন, কখন করল? যখন তাদের কাছে ইলম আসলো, অর্থাৎ আল্লাহর কিতাব এসে গেল, তখনই করেছে। কি কেন করেছে? বাগিয়াম বাইনা হন, হটকারিতা বসে। হটকারিতা এমন একটা কঠিন রোগ, যার মধ্যে ওকে জিদ চেপে বসে, সে হেন কাজ নেই, সে পারে না। জিদ এবং অহংকার মানুষের পতনের জন্য সবচেয়ে বড় দুটো হাতিয়ার। এই হাতিয়ারের কারণেই অসংখ্য মানুষ দিন থেকে গাফেল হয়ে গেছে, তৌহিদ থেকে বিচ্যুত হয়েছে। এটা সূরা সূরা 14 নম্বর আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। এবার আমাদের রসুলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ফালেজালেকা ফাদউ ওয়াসতাকিম কামা উমিরতা। এটা 15 নম্বর আয়াত, পরপর সিরিয়াল 3টা চলে আসছে। হে রসুল, মন খারাপ করো না, লোকে তৌহিদ থেকে চলে যাবে, দিনের ব্যাখ্যা ভুল করবে, তোমাকে কষ্ট দিবে, তথাপি ফালে যা লেগে ফা দেও, তৌহিদের দিকেই তুমি মানুষকে ডাকো, বস্তাকিম কামা উমিরতা, আর তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে, সেই নির্দেশের উপরে তুমি দৃঢ় থাকো। এটাও কিন্তু 15 নম্বর আয়াত। 13, 14, 15 তিনটা আয়াত আপনি সাজিয়ে দেখেন, চমৎকার ব্যাখ্যা এখানে পাওয়া যাবে। তৌহিদ কায়েম করার নির্দেশ নূহ থেকে মোহাম্মদ পর্যন্ত, আর ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই নির্দেশ অমান্য করেছে মানুষ আল্লাহর পক্ষ থেকে ইলাহী কিতাব আসার পরে। কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, জিদ এবং হটকারিতা বসে, নিয়ন্ত্রিত জীবনকে পছন্দ করে না, সবাই বলগাহীন জীবন চায়, মন যা চায় তাই করব, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পো ফুর্তি করো, এরা সবাই চায়। আর ইসলাম বা আল্লাহর দিন সবসময় মানুষকে অনিয়ন্ত্রিত জীবনে বাধা দেয়, তাদেরকে সুন্দর মানবিক জীবন যাপনে উদ্বুদ্ধ করে, তাই এটা বরদাস্ত করতে কেউ পারে না। আল্লাহ পাক বলছেন ওরা হঠকারিতে বসে, তৌহিদ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার পর তো মার খাওয়া শুরু হল, মনে ব্যথা পেতেন, তাই আল্লাহ পাক এই মক্কাতেই আয়াতে নাজিল করছেন, ফালে এই তৌহিদের দেখেই তোমাকে ডাকতে হবে, যেদিকে ডাকলে মারি খাওয়া লাগে, কাবুর আল্লাহ মুশরিকিন, মুশরিকদের পরে এটা খুব কঠিন, তথাপি এদিকেই তোমাকে ডাকতে হবে। কাবুর আল্লাহ মুশরিকিন কেন বললেন? একদিন আবু জেহেল 15 জন নেতা নিয়ে রসুলের দরবারে হাজির, যেই বলছে এই মোহাম্মদ তুমি যে সত্য কথা বলো এটা আমরা বিশ্বাস করি, তুমি যে মিথ্যাবাদী নও এটা আমরা সবাই বলি, কিন্তু তুমি কোরআনটা পরিবর্তন করো না কেন, ওইটা বড় সমস্যা, ওইটা বাদ দা আর কিছু বলো, ওইটা মানা যাবে না। উনি বললেন যেটা সমস্যা যতই বলে হবে না, আমি কখনই ওমা ওবাদদিলু মিন তিলকায়ে নাফসি, আমি নিজের পক্ষ থেকে কোরআন পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, ইনি আত্তাবি ইল্লামা ইলাইয়া, আমার কাছে ওহী নাজিল হয় আমি তার অনুসরণ করি, আমার নিজের কোনো ক্ষমতা নাই। তো চাচা আপনাদেরকে আমি একটা কথা বলবো, যদি একটা কলমে আপনারা উচ্চারণ করেন তাহলে শুধু আরব দেশের নেতৃত্ব নয়, আপনারা সারা পৃথিবীর আরব এবং আজমের নেতৃত্ব লাভ করবেন। নেতৃত্বের পাগল তো সবাই। আবু জাহেল লাভ দুটি বলছে, হে মোহাম্মদ একটা কলমে কেন, যদি নেতা হতে পারি সারা বিশ্বের তো 10টা কলমে পড়ব। তখন আল্লাহ রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আপনারা বলুন আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তাহলেই সফল কাম হবেন। আবু জেহাল তখন হাত তালে দিতে দিতে বেরিয়ে চলে গিয়ে বলছে ইন্না হাযা লা শাইউন উজাব আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত এলাহাবাদ দিয়ে একটা এলাহাকে উপাসনা করতে হবে, এটা তো একটা আশ্চর্য বিষয়। চলে গেল। এখন আসবে এই তৌহিদের বিরুদ্ধে বাধা, তারা সবচেয়ে বড় বাধা যুগ যুগ ধরে কি কি আসছে। তৌহিদের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হল শিরকের। পৃথিবীর প্রাচীনতম শিরক হচ্ছে মৃত নেককার মানুষের পূজা করা এবং তার ওসিলায় আল্লাহ নৈকট্য হাসিলের চিন্তা ভাবনা করা। এটাই আধুনিক যুগে এসেছে অদ্বৈতবাদ সর্বেশ্বরবাদের রূপ নিয়ে, সুফিবাদের রূপ নিয়ে। যত দেখছেন সে যুগে ছিল মূর্তি পূজা, এ যুগে হয়েছে কবর পূজা, এটা রাজনৈতিক সংস্করণ হয়েছে এখন ছবি প্রতিকৃতি পূজা, এটা আরো অ্যাডভান্স করে হয়েছে আগুন পূজা। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে আগুন পূজা হয় দেখেন না, কি নাম ওটা, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, জ্বলতেই আছে জ্বলতেই আছে, ওরা নিবে না কখনো, আমাদের ঘরে লাইট অফ হয় কিন্তু ওরা কখনো অফ হয় না, এজন্য ওটা অনির্বাণ, ও কখন নিবে না। কল্পনা করেন এইটা যতদিন জ্বলবে ততদিন স্বাধীনতা টিকে থাকবে, এই কল্পনা একসময় ব্রিটিশরাও করেছিল 190 বছর পরে পালাইছে, এই কল্পনা একসময় পাকিস্তান সরকারও করেছিল মাত্র 24 বছরের পরে পালাইছে, কারণ তোমাদের 40 বছর হলো আবার কবে এসে কি হবে তো ঠিক নাই, যেভাবে জুমল্যান্ড আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছে তোমরা টিকেতে পারবে কিনা জানি না, অথবা ওই শিখা অন্দিবান শিখা চরিতন দিয়ে দেশের স্বাধীনতা টিকবে না, টিকলে সেরেফ আল্লাহর রহমতেই টিকবে, অথবা আল্লাহর কাছেই সেরে দেয় পড়ো, ওই আগুন পূজা করে লাভ হবে না। যে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, যে দেশের প্রধান সেনাপতি আগুনের সামনে শ্রদ্ধা নিবেদন করে সেই দেশে কখনই আল্লাহর রহমত নেমে আসতে পারে না। পরিষ্কারভাবে শির্ক, এই শির্ক আজকে নতুন নয়, তৌহিদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র নূহ আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়েছে, আল্লাহর নবী নূহ এর বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, কিন্তু নেতারা বলেছিল ওয়ালা তাযুরুন্না বদ্দাম ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর ওয়াকাদ আদাল্লু কাসীরা। তারা বলেছিল এই সাধারণ লোকেরা, তোমরা হে আমাদের জনগণ, তোমরা কখনো নূহের কথা শোনো না, ও পাগল যাবার বলুক গা, আমরা আমাদের বাপদা চৌদ্দা করেছে তাই করব। অতএব তোমরা তোমাদের উপাস্যাগুস ইয়াউক এদেরকে ছেড়ো না। নূহের যুগের সেই শিরকি অভ্যাস আজ পর্যন্ত আমাদের কাছে আছে, যুগে যুগে তার চেহারা পরিবর্তন হচ্ছে, নাম পরিবর্তন হচ্ছে, এই মাত্র, তার বেশি কিছু না। ভারতের এবং ইরানের অদ্বৈতবাদ এবং সর্বেশ্বরবাদ বাংলাদেশে মারেফাতের নামে ঘরে ঘরে ঢুকে গেছে। আজকের মানুষ পাগলের মতো জিকিরে পাগল হয়ে গেছে, ফানাফিল্লা হচ্ছে, বাকাবিল্লা হচ্ছে, বমি বেরিয়ে যাচ্ছে, নাক মুখ উল্টে যাচ্ছে, চিঠি পড়ে যাচ্ছে, এরপরে তারা হয়ে যাচ্ছে একেবারে ফানাফিল্লা, মানে আল্লাহর সঙ্গে মিলে হয়ে গেছে, পুরো ফানা হয়ে গেছে। এখন তারা বলতে শুরু করেছে আল্লাহ আর বান্দা কোনো পার্থক্য নাই, এটা কুকুরকে বলে ওড়াও নাকি আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, গরু ছাগল মানুষ ভেড়া সবই আল্লাহ, এই সমস্ত আকিদা শুরু হয়েছে মুসলমানদের মধ্যে। এরপরও আমরা মুসলমান, এই আকিদা তৌহিদের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা। দিন কায়েম করার অর্থ হল তৌহিদ কায়েম করা, আর তৌহিদ কায়েম করতে গেলে আপনাকে সবার আগে এই শিরকি আকিদা থেকে তওবা করতে হবে। দুই নম্বর বাধা হল ধর্মনিরপেক্ষতাবাদ, এটা আজকে নতুন নয়, নামটা নতুন দেখছেন, এই প্রবণতা যুগ যুগ ধরে আছে। আবু জেহাল, আবু লাহাব, আবু সুফিয়ান তারা ধর্মীয় জীবনে নিজেদেরকে আহলুল্লাহ বলত, তারা ধর্মীয় জীবনে নিজেদেরকে হমস বলত, তারা বলত আমরা আল্লাহর ঘরের বাসিন্দা, সমস্ত আরব জগতে তাদের সম্মান এত বেশি প্রতিষ্ঠিত ছিল যে তাদের ব্যবসায়িক কাফেলায় কখনো লুট হইত না, সকলের ব্যবসায়িক কাফেলা লুট হবে, কিন্তু আরব কোরাইশদের ব্যবসায়িক কাফেলা লুট হবে না, কারণ কোরাইশ আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক। ইলাফি কোরাইশ ইলাফিম রেহলে তাসিতাই ওয়াসাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানহুম মিন খাউফ। এই সূরাটা পড়ে দেখেন, এই হতভাগারা ধর্মীয় জীবনে হজ করত, ওমরা করত, তওয়াব করত, তারা আশুরা সিয়াম পালন করত এবং ইব্রাহিম আলাইহিসসালামের দিন অনুযায়ী বিবাহ সাধিতে অভ্যস্ত ছিল, কিন্তু বৈষয়িক জীবনে নিজেরা আইন তৈরি করে জনগণকে গোলাম বানিয়েছিল, মানুষকে হাটের বাজারে খরিদ করত, কৃতদাস রূপে তাদেরকে সারা জীবন তাদের ঘরে নিষ্পৃষ্ট করত। আপনারা বেলালের নাম জানেন, আবু হুরায়রার নাম জানেন, ইবনে মাসউদের নাম জানেন, খাব্বাব বিন আরতের নাম জানেন, এইসব মানুষগুলো সব নিষ্পেষিত কৃতদাস মাত্র। আবুর অবশ্য কৃতদাস ছিলেন না, উনি আর বাকিগুলো ছিলেন, নিজেদের মন গড়া আইন দিয়ে তারা এগুলো করত। বৈষয়িক জীবনে তারা আল্লাহর বিধান মানে নাই, ধর্মীয় জীবনে এটাই হল আধুনিক সেকুলারিজমের মূল গোড়া শুরু। সেখানে ধর্মীয় জীবন আর বৈষয়িক জীবনকে পৃথক করে তারা বৈষয়িক জীবনে মানুষের প্রভু সেজে বসেছিল, ধর্মীয় জীবনে নবী মোহাম্মদকে তারা, ইব্রাহিমকে তারা মানত এবং ইব্রাহিমকে শ্রদ্ধা দেখিয়ে ইব্রাহিম এবং ইসমাইলের মূর্তি বানিয়ে কাবাগারের মধ্যে রেখে দিয়েছিল। এছাড়াও চারিপাশে একটা একটা হতে হতে আল্লাহ রসুল যখন গেলেন মক্কায় তার আবির্ভাব ঘটল নবী হিসাবে, তখন সেখানে 360টি দাঁড়িয়েছিল। আমরাও ঠিক তাদেরই মতো আমাদের ধর্মীয় জীবনে সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, মাশাআল্লাহ সবই করছি, কিন্তু আমাদের বৈষয়িক জীবনে নিজেরা আইন তৈরি করে মানুষকে আমাদের গোলাম বানিয়েছি, মানুষ আমাদের গোলামের হাতে নিষ্পৃষ্ট হচ্ছে, এমন এমন আইন আমরা তৈরি করছি। একটা মানুষ সারা জীবন যদি জেলখানা কেঁদে মরে, যদি আপনার রাজনৈতিক স্বার্থের বিরোধী লোকটা হয় সে কখনোই জামিন পাবে না, যদি সে গরিব হয় উকিল ধরতে না পারে পড়ে থাকবে সারা জীবন ওখানে, মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোনো বিচার নাই। আইন করা হয়েছে এত টাকা লোন নিলে ব্যাংক থেকে এত টাকা সুদ দিতে হবে, আমি আপনি নিরীহ মানুষ আমাদের কোনো উপায় নাই, বাধ্যে সুদের ঋণ নিতে হচ্ছে, আইন কিন্তু আল্লাহর আইনের ডাইরেক্ট বিরোধী। এই সবগুলো আমাদের তৈরি বিধান। লটারি বানাচ্ছি, 10 টাকা আছে তার পকেটে, ওই 10 টাকা পর্যন্ত ওই লোভী ধনিক শ্রেণীর নজর পড়ে গেছে। 10 টাকা পকেটে বেরি করার জন্য আপনাকে বলা হচ্ছে, 10 টাকা দিয়ে লটারি টিকিট কেন, 40 লক্ষ টাকা তুমি পাবে। এই লোভ দেখিয়ে গরিবের 10 টাকা পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে এই শোষক, এই জাতি। অথচ কোরআনে হাদিসে আল্লাহর বিধানে লটারি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা ব্যবসায়ী পর্যন্ত লাইসেন্স দিচ্ছে, কিছুই করার নাই, মুখে বলছে আমরা মুসলমান। আরবের আবু জাহাল দিকে একবার তাকান আর আমাদের নেতাদের দিকে একবার তাকান, সারা পৃথিবীতে এই একই অবস্থা বিরাজ করছে। মানুষ মানুষকে গোলাম বানিয়ে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে আল্লাহ থেকে সরিয়ে নিয়ে গেছে। তৌহিদের 2 নম্বর বাধা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। তৌহিদের 3 নম্বর বাধা হলে ঠিক যাক ডাইরেক্ট উল্টা, একদল লোক বলে দিল যে এই রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করাটাই হল তৌহিদ, ওটার উল্টা। একদল বলল রাজনৈতিক ক্ষমতা দখল করাটা সম্পূর্ণ ধর্মীয় বিধানের বিরোধী, ওখানে ধার্মিক লোকেরা যাবে না, ওটা সম্পূর্ণ দুনিয়াদারি ব্যাপার। আর একদল লোক বলে দিল যে না, ওইটাই হল আসল তৌহিদ, ওটা না হলে আর কিছুই হবে না, ওইটা হল বড় ইবাদত, ওটাও যেমন চরমপন্থী এটাও ঠিক তেমনি চরমপন্থী। রাজনৈতিক ক্ষমতা দখল করা যদি বড় ইবাদতই হবে তাহলে সমস্ত নবী তো ব্যর্থ। দলিল দেওয়া হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কে, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি পাঠিয়েছেন তার রসুলকে হেদায়ত দিয়ে। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, সমস্ত দিনের উপরে তার দিনকে বিজয়ী করার জন্য। ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রসুল মক্কা জয় করলেন, তিনি বিজয়ী রাজনৈতিক নেতা ছিলেন, অর্থাৎ আমাদেরকে যে কোনো মূল্যে বঙ্গভবন দখল করতে হবে, তাহলেই তৌহিদ ইসলামত কি বলে একামতের দিন হবে, আর বাকি সবগুলো হল খেদমতের দিন। জবাব দেওয়া যেতে পারে, আমার রসুল শুধুমাত্র মক্কা জয় করেছিলেন মৃত্যুর 3 বছর আগে, 23 বছরের নবুয়তের জিন্দগিতে, বাকি 20 বছরকে মাইনাস করব? ওই 20 বছরকে তিনি কি সত্য নবী ছিলেন না, তখন কি ভণ্ড নবী ছিলেন? ইব্রাহিম নূহ থেকে ঈসা পর্যন্ত শুধু দাউদ সুলেমানকে বাদ দিলে আর কোন নবী রাজনৈতিক ক্ষমতায় যান নাই, তাহলে সমস্ত নবী কি ব্যর্থ হয়ে গেছেন? এসবের কোনো জবাব নাই। ভোটের বাক্স ভর্তি করার জন্য কোরআন হাদিসকে অপব্যবহার করে একদল ইসলামী নেতা তৌহিদের অপব্যাখ্যা করেছে এই আয়াতটা দিয়েই, আকিমউদ্দিন দিয়েই। যেমন ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান ফসলউদ্দিন আনে দৌলা, রাজনীতি থেকে দিনকে পৃথক করা এই মতবাদ, যেমন চরমপন্থী মতবাদ আবু জেহেলের মতবাদ, ঠিক তেমনি করে রাজনৈতিক ক্ষমতা দখল করাটাই বড় ইবাদত বলা ওটা আর একটা পাল্টা চরমপন্থী মতবাদ। আর সেই কারণেই যেন তেন প্রকারণ ওই ক্ষমতা দখল করাটাকেই মূল ইবাদত বলা হচ্ছে। সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলোকে ওই বড় ইবাদতের ট্রেনিং কোর্স বলা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, মারাত্মক অপরাধ। কি করতে হবে তাহলে আমাদেরকে এখন? আল্লাহ পাক তার রসুলকে বলে দিয়েছেন ফাসতাকিম কামা উমিরতা, তোমাকে যে তৌহিদ কায়েমের কথা বলে দিয়েছি এর উপরে তুমি দৃঢ় থাকো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোথায় তৌহিদ কায়েম হবে? নিজের আকীদা এবং আমলে, নিজের পরিবারে, অতঃপর নিজের সমাজে, অতঃপর আস্তে আস্তে সর্বত্র আল্লাহ পাক রহমত করলে রাষ্ট্রেও হতে পারে। রাষ্ট্র নিঃসন্দেহে তৌহিদ প্রতিষ্ঠার সহায়ক শক্তি, কিন্তু ওটা কখনোই মূল উদ্দেশ্য হবে না। যদি ওটাকে মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন তাহলে ওটার লক্ষ্যেই আপনার সমস্ত কাজ হবে, আপনার কোন ইবাদত কবুল হবে না। মুসলমানদের ইবাদতের লক্ষ্য হল আখেরাত, আর ওই মুসলমানদের যারা বড় ইবাদত বলেন রাজনীতিকে, তাদের বড় ইবাদত হচ্ছে ওই ভোটের বাক্স ভর্তি করা। তাদের কোন ইবাদতই কবুল হবে না যদি লক্ষ্য ওই হুকুমত হয়। আর আপনার দুরাকাত ইবাদত কবুল হবে যেহেতু আপনার লক্ষ্য আখেরাত, দুটা লক্ষ্যের কারণে দুটা ইবাদত কবুল হবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ বোঝার চেষ্টা করবেন। এরপরে আসেন, দিন কায়েমের পদ্ধতিটা কি? আল্লাহ রাসূল পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দখলের মাধ্যমে কায়েম হতে পারে, যদি সেটাই হইত আল্লাহ রাসূল হিজরত করে পাশা খ্রিস্টান সাম্রাজ্য হাবশায় নাজাশির কাছে চলে যেতেন, যান নাই। মদিনা থেকে আগত হজের মৌসুমে প্রথম বছরে 6 জন, পরের বছরে 12 জন, পরের বছরে 75 জন, তাদের কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। তারা আনুগত্যের বায়াত গ্রহণ করল, প্রতিজ্ঞা করল যে আপনি মদিনায় আসেন, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে সহযোগিতা করব। আল্লাহ রসুল সবাইকে পাঠিয়ে দিলেন নাজাশের দেশে, এমনকি নিজের মেয়ে জামাই উসমানকে পর্যন্ত পাঠিয়ে দিলেন সেখানে, কিন্তু নিজে চলে গেলেন মদিনাতে ওই 75 জন বায়াতকারীর কাছে। বোঝা গেল দিন কায়েমের প্রথম শর্তই হচ্ছে ইমারত এবং বায়াত। আপনি কোনো কাজ করবেন, যদি আপনি প্রতিজ্ঞা ঘোষণা না করেন সে কাজ কিন্তু কোনো বরকত হবে না। এমনকি আমাদের জাতীয় সংসদ যারা এমপি হন, তাদেরকে সবাই তোমরা ভোট দিয়েছি, এমনিতে এমপি হয়ে গেছে অলরেডি, কিন্তু না, যেদিন দায়িত্ব গ্রহণ করবেন সেদিন তাদেরকে বলতে হয় আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আমার পদের দায়িত্ব যথাযথভাবে পালন করিব। এখানে একটা নোক্তা আপনাদের শুনিয়ে দিই, বাংলাদেশের সংবিধানে আল্লাহ নাই। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, কাকে শ্রদ্ধা দেখাচ্ছেন আপনি, কার নামে শপথ করলেন? কোন শপথই হয় না কারো নাম ছাড়া। অগ্নি শপথ, বস্ত্র শপথ আমরা বলি না, আমাদের নেতারা প্রায় বলে। মুসলমানের শপথ হবে সিরেফ আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কোন সৃষ্টির নামে শপথ করা সম্পূর্ণরূপে হারাম এবং শিরিক। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সংবিধানে আল্লাহ নাই, সেখানে আলেম জালেম মহাদ্দেশ সবাই একই শপথ পড়েন, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শ্রদ্ধা কাকে নিবেদন করছেন? আইন অনুযায়ী কাজ করব, কোন আইন অনুযায়ী কাজ করবেন? নিজের বানোয়াট আইন না আল্লাহর আইন? সুচতুরভাবে বাসায় প্রয়োগ করা হয়েছে, পড়ে দেখুন বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ তৃতীয় তফসিল পড়ে দেখেন। শপথ ছাড়া, দায়িত্ব গ্রহণ করা ছাড়া কোনদিন কোন কাজ সুষমভাবে সফল হয় না। স্বামী স্ত্রী পর্যন্ত বিবাহের মাধ্যমে পরস্পরকে গ্রহণ করতে হয়, কবুল করিলাম কথাটা বলতে হয়। অনুরূপভাবে আপনি একটি সমাজ পরিবর্তন করবেন, আপনাকে অবশ্যই একজন নেতার হাতে হাত দিয়ে ইসলামী তরিকে আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে অবশ্যই শপথ করতে হবে, আল্লাহর নামে অঙ্গীকার করতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিও, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি যেন এখন থেকে কাজ করতে পারি। এই সিদ্ধান্ত ঘোষণা করাকেই বলা হচ্ছে বায়াত, ইসলামী পরিভাষা। সাধারণ শপথে আর বায়াতে আসমান জমিনের পার্থক্য। বায়াতে আমির এবং মামুরের সঙ্গে সেরে পরকালীন সম্পর্ক হয়, আর সাধারণ শপথের মধ্যে দুনিয়াবী সম্পর্ক জড়িত থাকতে পারে। সেজন্য এই পবিত্র সম্পর্কের মূল টার্গেট আল্লাহ কি বললেন, 7টা বিষয়ে তিনি বায়াত নিলেন, নিয়ে শেষে যেই বলছেন ওয়ালাকুমুল জান্নাহ, এর বিনিময়ে তোমাদের সিরেফ জান্নাত লাভ হবে। বলুন সুবহানাল্লাহ, আর কিচ্ছুই না, একটাই সিরেফ জান্নাত লাভের উদ্দেশ্যে যদি আপনার সঙ্গে আমার কোন প্রতিজ্ঞা হয় এটাকেই বলা হবে বায়াত। যে শপথের পিছনে জান্নাত নাই আখেরাত নাই ওটাকে কখনোই বায়াত বলা হবে না। দিন কামের পদ্ধতি হচ্ছে ইমারত, বায়াত এবং ইতাআত। বায়াত করলেন আনুগত্য করলেন না, হবে না। এই তিনটা মৌলিক শর্ত থাকা লাগবে। এই পদ্ধতিতে আপনাকে এগোতে হবে, যে পদ্ধতি আল্লাহ নবী এগিয়েছেন। বাইরে নতুন কোন পদ্ধতি যদি আবিষ্কার করেন এটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। সার কথা, যদি আমরা এদেশের বুকে সত্যিকার অর্থে তৌহিদ কায়েম করতে চাই তাহলে অবশ্যই নিজেকে রসুলের দেখানো পথে এগিয়ে যেতে হবে। পাশ্চাত্যের দেখানো পথে দিন কায়েম করার স্বপ্ন ওইরকম অসম্ভব যেমন তেঁতুল গাছে উঠে সাগরকলা পাওয়াটা একেবারে অসম্ভব। পাশ্চাত্য পদ্ধতিতে কোশ্চিন করার দিন কায়েম অসম্ভব নয়। অনেক নেতা যে স্বপ্নে ঘুরে বেড়াচ্ছেন ভুল করছেন, তাদেরকে তওবা করা উচিত। রসুলের রেসালাতের ভিত্তিতে আপনাকে আসতে হবে। রসুলের দিন কায়েম করার মুখে বলছেন, অথচ রসুলের তরিকে আপনি যাবেন না, আপনি যাবেন চাবেনগঞ্জ বাসে উঠছেন কোচে, আর নিয়ত করলেন না আমি ঢাকায় যাব, কোশ্চেন করো ঢাকা যাওয়া যাবে না, যেদিকে গেলে ঢাকা যেতে সেই কোচে আপনাকে ওঠা লাগবে, সেই তরিকে আপনাকে যেতে হবে, তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। একটা ছোট্ট কথা মনে রাখা ভালো আমাদের সবাইয়ের জন্য, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ও আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এই যে মৌলিক কথাটা, পরে কি আর কোন কথা চলে? নিজেদের কোন ইস্তিহাদ কেয়াস আর এখানে চলবে না। পরিস্থিতি দোহাই দিয়ে যদি কিছু করতে চান, ওটা আসলে কোন বাঁচার পথ নয়, ওটা হল মরণের পথ। যদি বাঁচতে হয় ইহকালে পরকালে ফিরে যেতে হবে রসুলের পথে, যে পথ নবী রসুল্লাহ গিয়েছেন, সমাজ বিপ্লবের পথ। সমাজ পরিবর্তনটা বেশি গুরুত্বপূর্ণ, সরকার পরিবর্তনটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়। সমাজ পরিবর্তন হলেই তবে সরকার পরিবর্তন হয়। এলে আমাদের সরকার কদিন আগে বলে নাই হিন্দু মুসলমানের বিয়ে হবে, বলেনি? খুব হয়েছে পড়ে গেল না আন্তঃধর্ম বিবাহ? আমরা সবাই প্রতিবাদ করলাম, এটা হবে না, এটা বাতিল করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করুন, সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিলেন আমরা কারো ধর্মীয় আকিদায় বিশ্বাসের উপরে আঘাত দিব না। এজন্য আমরা সরকার ধন্যবাদ দেই, তবে যেন গোপনে আইন কানুন করে রেখে দিয়েন না, কোর্টে যে যেন ঝামেলা ঘটায় না আমার বিচারপতি বাহাদুররা। এবার আসেন, তৌহিদের বাস্তব বিধানকেই বলা হয় শরীয়ত। তৌহিদের একটা বিশ্বাসের নাম, বিশ্বাসের বাস্তবতাকে বলা হয় শরীয়ত। এই শরীয়ত যদি আপনি না মানেন, তৌহিদ ছেড়ে বিশ্বাসের ঘরেই পড়ে থাকবে, কাজে কোনো আসবে না। এই শরীয়তকে বাধাগ্রস্ত করেছে মৌলিকভাবে একটা জিনিস, তাকে বলে তাকলিদে শখসি, অন্ধ ব্যক্তি পূজা। ধর্মনেতাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, ইহুদি নাসারা যেমন ধ্বংস হয়েছে, তারা হালালকে হারাম করত, হারামকে হালাল করত, ঠিক একই অবস্থা বাংলাদেশের হয়েছে। শুধু বাংলাদেশ নয়, ইসলামিক কান্ট্রিগুলো সব জায়গায় একই অবস্থা। সেদিন তারা তাদেরকে বলে আহাবার এবং রোহবান, সুরায় তওবা 31 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ রসুল এই আয়াতটা পড়তেছিলেন, আহাবার আর রোহবান লায়াকুরুন আমওয়ালান নাস বিল বাতিল, আয়াতটা পড়তেছিলেন। ইহুদি নাসারাদের পীর দরবেশরা মানুষের মাল বাতিল পন্থায় ভক্ষণ করে। তখন উপস্থিত ছিলেন খ্রিস্টান নেতা আদি ইবনে হাতেম, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ লাসনা নাবুদুহুম, আমরা তো আমাদের পীর দরবেশদের ইবাদত করি না। তো তখন আল্লাহ রাসূল জবাব দিলেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাইতুহাররিমুনাহু, আল্লাহ যা হালাল করেছেন তোমাদের হুজুররা সেগুলিকে হারাম করে, তোমরা কি এগুলো হারাম করো না? তাহলে হ্যাঁ তা তো করি, হুজুররা বলেছেন তাই করি, হুজুরা যা বলে তাই তো করি, ওনারা যা হালাল বলে ওটা মানি, হালাল বলে হারাম বলে তো হারাম হিসেবে আমরা গ্রহণ করি। তোমরা তো কখনো কিতাব কোরআন তওরাত ইনজিল খুঁজে দেখো নাই? তা তো দেখি না, ও তো হুজুরা দেখে। তিলকা ইবাদাতুহুম, এটাই হল তোমাদের পীর দরবারদের পূজা করার সামিল। আমাদের অবস্থাও ঠিক তাই। কয়েকদিন আগামী বৃহস্পতিবারে বাংলাদেশে শয়েবরাত হবে, ছুটি হবে, আগামী শুক্রবার আসার আগেই শয়েবরাত আসতেছে। একটা সালি উদাহরণ দিয়ে দিই, এই শয়েবরাতের বিষয়টি হাদিসে কোনো ভিত্তি নাই, কোরআনেও কোনো ভিত্তি নাই, এটা স্রেফ এদেশে চলছে কিছু আলেমদের বক্তৃতার কারণে, তাদের ফতোয়াবাজির কারণে। শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি সিয়াম পালন করতেন, এইটুকুই আপনি স্রেফ করবেন, এর বেশি কিছু নয়। বুখারী শরীফে 356 পৃষ্ঠা, 936 পৃষ্ঠা, 1116 পৃষ্ঠা দিল্লি ছাপা, পরপর তিনটা হাদিস পাবেন। ইবনে মাজা 58 নম্বর হাদিসে একই কথা পাবেন, কি বলা হচ্ছে? এনজিল রব্বনা ফি সুলসি মিনাল লাইল ফা ইয়াদউ মাই আসআলুনি ফাস্তাজিব লাহু, মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহু, মাই আসআলুনি ফাউতিয়াহু, মাই ইস্তাগফির লি ফাউগফির লাহু, ওয়া ফি রিওয়ায়াতি লি মুসলিম হাত্তা ইউযিয়াল ফাজর। রাত্রি তৃতীয় প্রহরে, প্রতি রাত্রিতে আল্লাহ পাক শেষ নিচের আসমানে নেমে আসেন, এনজিল রব্বুনা, আমাদের রব নেমে আসেন এবং বান্দাকে ডাকেন, কে আছো আমার কাছে প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা শ্রবণ করব, কে আছো আমার কাছে ক্ষমা বলে কিছু চাওয়ার জন্য আমি তাকে দান করব, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব। প্রতি রাত্রে তৃতীয় প্রহারে আমরা আল্লাহ নেমে আসেন, বান্দাকে ডাকেন এমনি করে করে ফজর হওয়া পর্যন্ত। এই কথাটি ইবনে মাজাহ 58 পৃষ্ঠায় পাবেন, কিন্তু 100 পৃষ্ঠায় গিয়ে একটা হাদিস এসছে, জয়ীফ হাদিস, যেখানে এসছে যে আলী থেকে বর্ণনা এসছে, আল্লাহ রাসূল বলছেন ইজা জা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা সুমু নাহারহা, যখন শাবানের মধ্যরাত্রি আসবে তখন তোমরা তার রাত্রি ইবাদত করো এবং দিনের বেলায় সিয়াম পালন করো। অথচ সহি হাদিসগুলোতে আসছে যে প্রতি রাত্রিতেই আল্লাহ নামেন, আর ওখানে আসছে ওই রাত্রি শুধু আল্লাহ নামেন। বুখারি শরীফের তিনটা হাদিস বললাম, ইবনে মাজাহর সমস্ত হাদিস আপনি সহি হাদিসগুলো পাবেন, কিন্তু আমার মনটায় যাচ্ছে হালুয়া রুটি খাবো, তাই আমি ওই জয়ীফ হাদিসটা গ্রহণ করে নিয়েছি এবং ওই একদিন দিন রাত খেটে খুটে ধুমসে ইবাদত করো, মসজিদ কাঁপিয়ে দেবো, লাল বাতি জ্বালিয়ে দেবো, নতুন জানামাজ কিনবো, একেবারে 100 টাকা সালাত আদায় করবো, হালুয়া রুটি খাবো, ফুর্তি করবো, ফজরের সালাত কাজা করে বাড়িতে ঘুমিয়ে থাকবো। সেখানে আরো যে কত যোগ বিয়োগ করা হয়েছে, আল্লাহ নবী বলে দাঁত ভেঙে গেছিল ওই দিন, তাই দাঁতে খুব ব্যথা হয়েছিল, শক্ত খাওয়া খেতে পারতেন না, তাই হালুয়া রুটি খেতেন, অত এসো আমরাও হালুয়া রুটি খাই, আমাদের ওদের তো ব্যথা হয়েছে। এমন পাগল যে দুনিয়া কোথায় আছে কিনা সন্দেহ, হুজুরা বলি আর কি করবে, আরে বাবা আল্লাহ নবীর দাঁত ভাঙলে ওহদ যুদ্ধে, সেটা রমজান মাসের পরে শাওয়াল মাসের 11 তারিখে শনিবারে বেলা 10টার সময়, আর তোমাদের দাঁতে ব্যথা হয় রমজান মাসের 15 দিন আগে রাত্রিবেলায়, ইয়ে কোন দেশে বাস করছি, এত কিছু বলে কোন লাভ হবে না, যেহেতু যা চলছে তাই চলবে। হুজুররা কি কিছুই বোঝেন, আপনারা কি সবাই বোঝেন? এক কথা শেষ, এই জাহেলিয়াত, এই তকলিদে শখসি, এই অন্ধ ব্যক্তি পূজা তৌহিদের বাস্তবতা শরীয়তের বিরুদ্ধে সবচেয়ে মূর্তিমান চ্যালেঞ্জ। শুধু একটি ক্ষেত্রে নয়, অসংখ্য ক্ষেত্রে এরকম রয়েছে। যদি সত্যিকার অর্থে দিন কায়েম করতে হয় তাহলে সবার আগে তৌহিদের ক্ষেত্রে আপোষহীন হতে হবে, শিরকের সঙ্গে কোনো মতে আপোষ করা যাবে না। 2 নম্বর, শরীয়তের ক্ষেত্রে তকলিদকে প্রত্যাখ্যান করতে হবে স্বাধীনভাবে, রুজু ইলাল কিতাবে ওয়াস সুন্নাতে সহিহা, পবিত্র কোরআন এবং সহি হাদিসের দিকে সকল মুসলমানদের নিরপেক্ষভাবে ফিরে আসতে হবে, নিঃশর্তভাবে সহি হাদিসের কাছে আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে, তবেই হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং আমাদের গোনা খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।